কথা শুনে ভালোর দিশনে টাকার কথা প্রশাসনের আদর যদি চাও করোনা যেন রীতির অন্যথা ভালো মেয়েরা বাবার কথা শুনে ভালো উর দিশনে টাকার কথা প্রশাসনের আদর যদি চাও করোনা যেন রীতির অন্যথা ভালো ছেলেরা রীতির কথা শুনে ভোটে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নেয় নিজের ঘরে সিঁধি এক মনে প্রগতিশীল পার্টিকে ভোট দেয় ভালো মেয়েরা বাবার কথা শুনে ভালো উর দিশনে টাকার কথা প্রশাসনের আদর যদি চাও করোনা যেন রীতির অন্যথা বস্তি থেকে চাঁদ ধরতে গেলে তলব হবে সদর দপ্তরে কোথায় এই দুঃসাহস পেলে মরো এবার মাসুল মনে করে ভালো মেয়েরা বাবার কথা শুনে ভালো উর দিশনে টাকার কথা প্রশাসনের আদর যদি চাও করোনা যেন রীতির অন্যথা কোথায় কাটা ধাক্কা কোন ট্রেনে হিসেব নেই রহস্যটা থাক মিথ্যেটাকে সত্যি বলে মেনে ছেলে না হয় মরেই বেঁচে যাক কোথায় কাটা ধাক্কা কোন ট্রেনে হিসেব নেই রহস্যটা থাক মিথ্যেটাকে সত্যি বলে মেনে ছেলে না হয় মরেই বেঁচে যাক।